السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب سمانيت شوتا درشوك আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিম নাজিল করেছেন, যে আল কোরআন নিজেও সম্মানিত আল্লাহ পাকের বাণী, আর যারা কোরআন করিমের প্রতি বিশ্বাস স্থাপন করে, কোরআন করিম অনুযায়ী জীবন গড়ে, কোরআন করিমের দিকে আহ্বান করে, কোরআন করিম শিখে শিখায়, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার প্রতি আল কোরআন নাজিল করে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। আমাদের তাফসীর হবে সূরা কাফ থেকে, সূরায়ে কাফ ফের তাফসীর আমরা করব। এই সূরা মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে নাজিল হয়েছে। এতে 45টি আয়াত রয়েছে। মক্কি সূরাগুলির বিষয়বস্তু হচ্ছে আকীদা সম্পর্কীয়, বিশ্বাস সম্পর্কীয়, ইমান সম্পর্কীয়, তৌহিদের কথা, রিসালাতের কথা, আল্লাহ পাকের কিতাবের কথা, পরকালের কথা, পুনরুত্থানের কথা, এই বিষয়গুলি মক্কি সূরায় বেশি বেশি স্থান পেয়েছে। কারণ মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তৌহিদের দাওয়াত ছিল, আখিরাতের দাওয়াত ছিল, ইমান আকীদার দাওয়াত ছিল, আর অধিকাংশ হুকুম আহকাম বিধিবিধান মদিনা হিজরতের পরে নাজিল হয়েছে। এই জন্য মাদানী সূরাগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান রয়েছে। এই সূরার নাম সূরায়ে কাফ, কারণ এই সূরার প্রথমে কাফ বিচ্ছিন্ন শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আর তা দিয়ে এই সূরা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে কোরআনে কেরিমের শপথ করেছেন, কাফ ওয়াল কোরআনিল মজিদ, আমি আল্লাহ শপথ করি মর্যাদাপূর্ণ কোরআনের, মাহাত্মপূর্ণ কোরআন করিমের। আল কোরআনের আল্লাহ পাক শপথ করছেন, আর এই ওয়াও শপথের অর্থে এসে থাকে আরবি ভাষায়। আল মজিদ কোরআনের গুণ হিসাবে আল্লাহ পাক আল মজিদ শব্দটি উল্লেখ করেছেন। মজিদ মানে হচ্ছে মর্যাদা, সম্মান, কোরআন সম্মানিত, কোরআন করিম সম্মানিত বাণী, মর্যাদাপূর্ণ বাণী। সুতরাং সেটা শেহের জাদুটোনাও হইতে পারে না, সেটা গণকের বাণীও হতে পারে না, সেটা কোনো কবিতাও হতে পারে না, সেটা মানুষের রচিত হইতে পারে না, সেটা নিঃসন্দেহে আল্লাহ পাকের বাণী যা আসমান থেকে আল্লাহ পাক ওয়াহি করেছেন। আর কোরআনে করিম এই দিক থেকেও মজিদ, যে কোরআনে করিমের সাথে যারা নিজেকে জড়াতে পারবে, তার প্রতি ইমান আমল এবং সেই দিকে দাওয়াত দেওয়া, কোরআনে করিমের শিক্ষা নেওয়া দেওয়া, প্রচার প্রসার করা, এসব গুণগুলি যার মধ্যে থাকবে তারা সবচাইতে শ্রেষ্ঠ, আর তাদেরকে আল্লাহ পাকে কোরআনে করিম দিয়ে সম্মানিত করেন। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস রয়েছে সহি বুখারীতে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। দুই খলিফা এই হাদিসটি বর্ণনা করেছেন, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই লোকেরা যারা মন্ত আল্লামাল কোরআন, যারা কোরআনে করিম নিজে শেখে। কোরআনে করিম শেখা মানে শুধু শব্দ আর অক্ষরের জ্ঞান অর্জন করা নয়, তিলাওয়াত করতে পারা নয়, কোরআন শুধু মুখস্থ করা নয়, বরং কোরআনে করিম শেখা, কোরআনে করিমের তিলাওয়াত থেকে শুরু করে, মুখস্থ করা থেকে শুরু করে, তার অর্থ বোঝা এবং সেই মোতাবেক জীবন গড়া। যে ব্যক্তি কোরআন শিখে কোরআনের ছাত্র, আর না হলে ওয়া আল্লামাহু, কোরআন শিখায়, হয় কোরআনের শিক্ষক উস্তাদ কোরআন শেখায় অথবা শিখে, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কোরআনে করিম এইভাবে মানুষকে সম্মানিত করেন। আল কোরআনিল মজিদ, আল্লাহ পাক কোরআনে করিমের শপথ করে বিশেষ একটি কথা অকাট্যভাবে ঘোষণা করতে চেয়েছেন মানব জাতির উদ্দেশ্যে, আর মুশরিকদের উদ্দেশ্যে, বিশেষ করে যাদের মাঝে প্রথম কোরআনে করিম নাজিল হয়, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে নিঃসন্দেহে রাসূল। আমি কোরআনে করিমের শপথ করে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। আর কেউ কেউ বলেছেন যে কাসামের জবাব, অর্থাৎ যেই বিষয়টির জন্য কসম করা হয়েছে সেটা আগের আয়াতগুলিতে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে কিয়ামত পুনরুত্থান। অর্থাৎ আমি সম্মানিত মর্যাদাপূর্ণ কোরআনের শপথ করে বলছি যে নিঃসন্দেহে তোমাদের পুনরুত্থান হবে, মওতের পরে আবার তোমাদেরকে উঠানো হবে, জবাবদেহি করতে হবে। যে সম্পর্কে আল্লাহাক আগের আয়াতগুলিতে বলছেন, বাল আজিবু আনজা আহমুনজের মিনহুম, বরং তারা বিস্মিত হয়েছিল, আশ্চর্য হয়েছিল যে আনজা আহমুনজের মিনহুম, যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী নবী কি জন্য আসলো, তাদের মধ্য থেকে কেন আসলো, তাদেরকে আরো গৌরব করা উচিত ছিল যে আমাদের বংশ আমাদের শহর থেকে নবী এসেছে। কিন্তু এর বিপরীত শয়তান তাদেরকে গোমরাহ করেছে, মক্কার মুশরিকদেরকে কোরাইশদেরকে, যে তারা বললো যে রাসূল আবার মানুষের মধ্যে কেন, মানুষ কেন হবে, রাসূল আল্লাহ ফেরেশতা পাঠাইতেন, যদি আল্লাহকে রাসূল পাঠাইত ফেরেশতা পাঠাইতেন। তার মানে তাদের ধারণা ছিল যে রাসূল মানুষ হতে পারে না, মানুষের উর্ধে কিছু হইলে রাসূল হইতে পারে। মা লিহাযা রাসূল ইয়াকুলু ত্বাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আল্লাহ পাক আয়াতে কাফেরদের কথা উল্লেখ করতে বলেছেন যে ওরা আশ্চর্য হয়ে বলতো যে ই আবার কোন রাসূল হইল যে ইয়াকুলু তো আমাদের মতো পানাহার করে খাই দায়, ওয়ামশি ফিল আসওয়াক আমাদের মতো হাট বাজার করে, ব্যবসা বাণিজ্য কেনাকাটা করে, তো পার্থক্য কি থাকলো, তার মানে এর থেকে ভিন্ন কিছু হইতে হবে রাসূলকে। এইরকমই যদি একদল মুসলিম ভ্রান্ত আকীদা রাখে যে রাসূল মানুষ না, মাটির তৈরি না, নূরের তৈরি, তাহলে এতে বিজাতি কাফেরদের আরব মুশরিকদের আকীদা ভ্রান্ত বিশ্বাসের সাদৃশ্যতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, বাপ আবদুল্লাহ, মা আমেনা, আর কুরাইশ বংশের মানুষ, সুতরাং তিনি মানুষ। ও আদম মিন তুরাব, আর আদম আলাইহিস সালাম আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। ফাকাল আল কাফেরুন, সুতরাং কাফেররা বলেছিল হাজা শাইউন আজিব, এটা তো আশ্চর্যজনক বিষয় যে আমাদের মধ্য থেকে একজন মানুষ কি করে রসুল হয়ে আসলো। আয়দা মিতনা ওয়া কুন্না তুরাবান, আচ্ছা বলো তো দেখি যে আমরা যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবান, আর মরে গিয়ে আমরা মাটিতে মিশে যাব, মাটি হয়ে যাব, তারপরে আবার আমাদেরকে উঠানো হবে, এসব কথা মুহাম্মদ বলে, এ তো আশ্চর্যজনক কথা, এসব অবিশ্বাসযোগ্য কথা। যালিকা রাজউম বাঈদ, এই রকমের ফিরে আসা বহু দূরের ব্যাপার, মরে যাওয়ার পরে আবার ফিরে আসা আর এই সব কথা বাস্তবায়ন বহু দূরের ব্যাপার, মানে এসব বিশ্বাসযোগ্যই নয়। তাহলে আরব মুশরিকরা আখেরাতকে, পরকালকে, পুনরুত্থানকে অস্বীকার করত। আল্লাহ পাক রব্বুল আলম তারপরে ইরশাদ করছেন যে আল্লাহ পাকের জন্য মানুষের মৃত্যুর পরে উঠানো এটা সহজ, প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন, এছাড়া আল্লাহ পাক এর চাইতে বিশাল বিশাল সৃষ্টি করেছেন, বিশাল বিশাল সৃষ্টি মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমির সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন। তাহলে এই ক্ষুদ্র মানুষকে প্রথমবারও আল্লাহ সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার আবার মৃত্যুর পরে পুনর্জীবিত করা আর তাদের পুনরুত্থান হিসাব নিকাশ নেওয়া আল্লাহ পাক রব্বুল আলম যেন সহজ। আল্লাহ পাক ইরশাদ করছেন, কাদ আলিমনা মা তানকুসুল আরযু মিনহুম, নিঃসন্দেহে আমি আল্লাহ জানি, মা তানকুসুল আরযু মিনহুম, মানব জাতির মধ্য থেকে মাটি যা তাদের কমিয়ে দিয়ে থাকে, অর্থাৎ তাদের যতটুকু ক্ষয় করে থাকে, অর্থাৎ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মাটিতে দাফন করে দেওয়া হয় বা মাটিতে চলে যায়, যাওয়ার পরে কতটা সরছে কতদিনে, আর সরলো তো পচলো কোথায়, তার হাড়হাড্ডি কোথায় আর কোথায় ছিল, সব কিছু আল্লাহ জানছেন। সে আল্লাহ পাক যখন সব কিছুই জানছেন যে কোথায় তার অবস্থান, কোথায় মারা গেছে, কোন মাটিতে সরেছে পচেছে, তো আল্লাহ পাকের জন্য আবার সেখান থেকে উঠানো মুশকিল। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, আর এছাড়াও আমার কাছে আল্লাহ পাক বলছেন একটি কিতাব রয়েছে, একটি লিপি রয়েছে, হাফিজ সুরক্ষাকারী, যাতে সংরক্ষণ করা আছে তাদের ভাগ্য তকদির, যে কোথায় তার জন্ম, কোথায় তার মৃত্যু, কোথায় সরবে পচবে, আর কোথা থেকে উঠবে আর কি পরিণাম হবে সব কিছু লেখা আছে। আল্লাহ ফাকরাবুল আলম মানুষের তকদির লিপিতে তকদির লিখে রেখেছেন। বালকাজাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, বরং এই কাফেররা সত্য তাদের সামনে আগত হওয়ার পরে তারা তাকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে। ফাহুম ফি আমরি মারিজ, সুতরাং তারা সংশয়ের মধ্যে পড়ে রয়েছে, সংশয়ে লিপ্ত রয়েছে, সন্দেহে পড়ে আছে কোনটা করবে কোনটা বিশ্বাস করবে, কারণ তারা আসমানি গাইড মানতে চায় না, আল্লাহ পাকের দিক নির্দেশনা মানতে চায় না, সেই জন্য তারা এই রকমের ভ্রষ্টতায় আর সংশয়ে পড়ে আছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা কাফের আয়াত নম্বর 6, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে তারা আকাশের দিকে একটু চেয়ে দেখে না, যে বিশাল আকাশ আল্লাহ তৈরি করে রেখেছেন, যে কিভাবে আল্লাহ পাক তৈরি রেখেছেন এবং তাকে সুসজ্জিত করেছেন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র দিয়ে মেঘমালা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সাজিয়েছেন, আর এতে কোনো রকমের ফাটল নেই। পৃথিবীর যে কোনো তৈরি করা জিনিসের মেরামত করতে হয় আসমানের, এবং আসমানে যা কিছু রয়েছে তাতে কি এরকম কিছু করতে হচ্ছে? যে আল্লাহ পাক এই বিশাল সৃষ্টি করতে সক্ষম, তিনি মানুষের আবার পুনরায় উঠাতে কি করে অক্ষম হবেন? অবশ্যই তিনি উঠাবেন, সেটা তার জন্য সহজ। আফালামিয়ান জরু ইলা সামা, তারা কি চিন্তা করে দেখে না, চিন্তাশীল হয়ে আকাশের দিকে তাকাই দেয়? ফাওকাহুম, তাদের মাথার উপরে, কাইফা বানাইনাহা, কিভাবে আমি তা আমি বানিয়েছি, ওয়াজাইয়ান্নাহা, এবং সেটাকে সুশোভিত করেছি, ওমা আলাহা মিন ফুরুজ, আর তার কোনো ফাটলও নেই, ওয়াল আরদা মাদাদনাহা, আর জমিনকে আমি বিস্তৃত করেছি, আল্লাহ পাক জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছেন, বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, এবং জমিন যাতে করে স্থির থাকি সেই জন্য তার উপর স্থাপিত করেছি পর্বতরাজি। রাওয়াসিয়াতুন মানে পাহাড় পর্বত, জাবাল ওর বহু বচন হচ্ছে রাওয়াসি। ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং তাতে আমি উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদ রাজি, যাওজিন বাহিজ, বিভিন্ন রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ভিদ রাজি, যেগুলি দেখতে অতি সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলিকে গজিয়েছেন, সেগুলিকে উদ্গত করেছেন। এসব আল্লাহ পাকের কাজ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের রুবুবিয়াত, আল্লাহ পাকের প্রভুত্ব। এগুলির ক্ষেত্রে যে তৌহিদ, সেই তৌহিদকে তৌহিদে রুবুবিয়া বলা হয়, আল্লাহ পাকের সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের নিয়ন্ত্রণকারী, আল্লাহ পাকের এসব কাজ আর কোন ওলি মুরশিদ নবী রসুল কেউ করে না। যখন এক আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কাজ করেন, তাহলে এবাদত আবার অন্যের কেন? যারা কিছুই করে না এসবের, তাদের কি করে পুজো হইতে পারে, তাদের উপাসনা কি করে হইতে পারে, তাদের সামনে সেজদা কি করে হইতে পারে, তাদের সামনে কি করে নজরানা পেশ করা হইতে পারে, তাদের জন্য কি করে কুরবানি আর উৎসর্গ হইতে পারে, বলিদান হইতে পারে? আল্লাহ পাক এরশাদ করছেন যে এসব সৃষ্টি করেছে, তাফসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবদি মুনিব, এতে যারা আল্লাহ অভিমুখী, লিকুল্লি আবদি মুনিব, আল্লাহ অভিমুখী বান্দা, সেসব বান্দাদের জন্য চক্ষু উন্মোচনকারী বিষয় রয়েছে। আল্লাহ পাকের এসব সৃষ্টিতে যার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, এগুলিতে মানুষের চোখ খুলে যাবে যদি সে আল্লাহ অভিমুখী হয়, আল্লাহকে জানতে চাই, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, আল্লাহ পাকের স্রষ্টার যদি সন্ধান করতে চাই, তাহলে অবশ্যই চক্ষু খুলে যাবে। তাফসিরা ওয়াজিকরা, এবং এতে উপদেশ রয়েছে, লিকুল্লি আবদি মুনিব, প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহ অভিমুখী না, পেট পূজারী, যৌন চাহিদার পূজারী, যারা পয়সার পূজারী, যারা টাকা পয়সার গোলাম, যারা পৃথিবীকে কামড়ে ধরে আছে, তাদের আর অন্য কোনো চিন্তা করার ফুরসত নেই, তাদের জন্য হিদায়ত দেই না। আল্লাহ পাকের আয়াত, কোরআনে কারিমের আয়াতে, রাসূলের হাদিসে হিদায়ত রয়েছে, আলো রয়েছে, তাদের উপকৃত হবে না। আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, যেসব নিদর্শন রয়েছে আসমান জমিন আরও সব সৃষ্টি, তাতে তাদের জন্য উপদেশও নেই, তা থেকে উপকৃত যেহেতু তারা হবে না। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মা আন, আর আমি আকাশ থেকে অর্থাৎ উপর থেকে অবতীর্ণ করেছি, বর্ষণ করেছি, মা আম মুবারাকা, বরকতময় পানি, বৃষ্টিকে আল্লাপাক বরকতময় পানি বলে আখ্যায়িত করেছেন। নিঃসন্দেহে বৃষ্টিতে আল্লাপাকের বরকত রয়েছে। এই বৃষ্টি, এই পানির মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত প্রাণীর রিজিক উপজীবিকার ব্যবস্থা করছেন। ফাম্বাতনা বিহি জান্নাত, আর এই পানির দ্বারা বহু বাগান আমি উদ্গত করেছি। আল্লাপাক রব্বুল আলমিন বহু বাগান এর দ্বারা সৃষ্টি করেছেন। ওয়াহাব্বাল হাসিদ, হাব মানে হচ্ছে শস্যদানা, আর হাসিদ মানে যা কেটে মেড়ে নিয়ে আসা হয়। আপনি ফসল যে কেটে নিয়ে আসেন এটাকে আরবিতে হাসাদা বলা হয়। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যদ্রব্যের যাকাত সম্পর্কে বলছেন যে খাদ্যদ্রব্যের যাকাত কিন্তু বাৎসরিক না, যে বছরে একবার, যেমন টাকা পয়সার যাকাত, স্বর্ণের যাকাত, চাঁদির যাকাত, এগুলি হচ্ছে বছরে একবার, এক বছর পুরা হলে। কিন্তু খাদ্যদ্রব্য সম্পর্কে বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, এই খাদ্যদ্রব্যের যাকাত তোমরা কেটে মেড়ে আনার দিন দিয়ে দাও। যেদিন কেটে মেড়ে উঠালে ঘরে ধান গম, সেই দিন ওর হক দিয়ে দাও, মানে যাকাত ওসর দিয়ে দাও। তো ওখানে হাসাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, আর এখানে হাসিদ শব্দটি ব্যবহার হয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলমিন তাহলে এই আকাশের পানি বৃষ্টি দিয়ে বহু বাগান সৃষ্টি করেন। ওয়াহাব্বাল হাসিদ, এবং মাড়াইযোগ্য শস্য দানা আল্লাহ পাক সৃষ্টি করেন, যা মানুষের রিজিক হয়ে থাকে। ওয়ান্নাখলা বাসিকাত, আর আল্লাহ পাক উঁচু উঁচু খেজুরের গাছ তৈরি করেন এই বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি যদি না হতো, আর মরুভূমিতেও বছরে অল্প কিছু সময় যে বৃষ্টি হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানকার চাষিদের জন্য। যদি শহরের লোকেরা মনে করে যে আমাদের তো বৃষ্টির প্রয়োজন, আমরা তো ব্যবসা বাণিজ্য করি, তাহলে কি খাবে? টাকা পয়সা খাবে না? ওই গ্রামগঞ্জ থেকে, ওই চাষিদের কাছ থেকে খাদ্যদ্রব্য আসবে, তাহলেই তো খেতে পাবে। তাহলে বোঝা গেল যে যেমন বৃষ্টির প্রয়োজন কৃষকের রয়েছে, তেমন শহরে যারা বাসিন্দা তাদেরও রয়েছে, না হলে তারা অনাহারে মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ান্নাখলা বাসিকাত, আল্লাহ পাক সৃষ্টি করেছেন উঁচু উঁচু খেজুরের গাছ। লাহা তালউন নাযীদ, যাতে রয়েছে গুচ্ছ স্তরে স্তরে খেজুর। লাহা তালউন নাযীদ, যাতে খেজুরের গুচ্ছ রয়েছে, নাযীদ গুচ্ছ গুচ্ছ থাক থাক হয়ে রয়েছে। এসব আল্লাহ কেন সৃষ্টি করেছেন? বলছেন রিজকাল্লিল ইবাদ, বান্দার উপজীবিকা হিসাবে, বান্দাকে রেজিক দেওয়ার উদ্দেশ্যে, না হলে মানুষ খেতে পেত না, অনাহারে মারা যেত। আরবদের প্রধান খাদ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই খেজুর ছিল, আর না হলে ওই ছাগল আর উট পুষত, ওই ছাগল আর উটের গোস্ত ছিল আর দুধ ছিল, এছাড়া তাদের কোনো খাদ্য ছিল না। মাঝে মধ্যে কখনো তাদের কাছে জব চলে আসতো, আর গম তো খুবই কম আসতো, আর চাউলের নাম তো, ভাতের নাম তো পাওয়াই যায় না আরবি ভাষায় কর কোরআনে বা হাদিসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেক যুগে বিভিন্ন রকমের রিজিক আল্লাহ পাক মানুষকে যোগান দিয়েছেন। ও আহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, আর এই বরকতময় বৃষ্টি দিয়ে আমি মৃত দেশকে, মৃত এলাকাকে জীবিত করেছি, অর্থাৎ অনাবাদ হয়ে গেছিল বৃষ্টি না হওয়ার কারণে, সেগুলিকে আবাদযোগ্য করেছি। কাজালিকাল খরুজ, যেইভাবে মৃত জমিনকে আমি আবাদযোগ্য করলাম, আর সেখানে ফসল হচ্ছে, খাদ্যদ্রব্য আসে, মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, ঠিক তেমনি কাজালিকাল খরুজ, এইভাবে বের হতে হবে কবর থেকে। মৃত সরে গেছে, পচে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহ পাক সেখানে আবে হায়াত, মাউল হায়াত বর্ষাবেন, আর প্রত্যেক মানুষ কবর থেকে উঠে আসবে যখন সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে। কাযাবাত ক্বাবলাহুম কওম নূহ, আল্লাহ পাক বলছেন এর পূর্বে, অর্থাৎ এই কুরাইশদের পূর্বে বহু জাতি আম্বিয়া রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতে সান্ত্বনা দেওয়া হয়েছে। দেখো এটা নতুন কথা নাই, যারাই ভালো কথা বলে, যারাই জাহান্নামের পথ থেকে মানব জাতিকে উদ্ধার করতে চেয়েছে, তাদের শত্রু হয়েছে, তাদের বিরোধিতা করা হয়েছে। কাযাবাত ক্বাবলাহুম কওম নূহ, এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যা মনে করেছে নূহ আলাইহিস সালামকে। ওয়াসহাব রাস, আর কূপের অধিবাসীরা, কুয়া এলাকার অধিবাসীরা, এরা কারা ছিল? তাফসীরকারদের বিভিন্ন মতের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ মত, যেটা ইমাম ইবনে জারির তাবারী বলেছেন, সেটা হচ্ছে এরা আসহাবুল উখদুদ, যাদের কথা সূরে বুরুজে উল্লেখ করা হয়েছে। এই জালেমরা যা আল্লাহ পাকের নেক বান্দাদেরকে আগুনে জ্বালাবার চেষ্টা করেছিল, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ওয়াসামুদ এবং সামুদ সম্প্রদায়ও এর আগে নবীকে আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে। ওয়াদ আদ সম্প্রদায়ও, সামুদ সম্প্রদায়ের নবী সালে আলি সালাম ছিলেন, আদ সম্প্রদায়ের নবী হুদ আলি সালাম ছিলেন, ও ফিরাউন আর ফিরাউন ও ইখওয়ান লুত আর লুত আলি সালামের ভাইয়েরা মানে আত্মীয় স্বজন বংশধর। ফেরাউনের জামানে মুসা আলি সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, লুত আলি সালামকে ওই জাতির জন্য পাঠিয়েছিলেন যেই জাতি সদ্দুম এলাকায় বসবাস করত আর তাদের শিরকুফরির সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের পূজা উপাসনার সাথে সাথে এই চরম অপরাধের সাথে সাথে আরও একটি নোংরা জঘন্য অপরাধ করত। মানব জাতির ইতিহাসে তার পূর্বে কোন জাতি এই কাজ করে সেটা হচ্ছে সমকামিতা। আল্লাহ পাক একজন সবচেয়ে কঠোর শাস্তি আর কয়েক রকমের শাস্তি দিয়ে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করেছে। আর সেই এলাকার ওপর আল্লাহ পাকের এত ক্রোধ ছিল যে আল্লাহ পাক সেই এলাকাকে মৃত সাগরে পরিণত করেছে, কিয়ামত পর্যন্ত আর বসবাসযোগ্য নেই। সেটাকে আল্লাহ পাক যেটাকে মৃত সাগর বলা হয় সেই সাগরে পরিণত করেছেন। আল্লাহ পাকের সাথ করেছে ওয়াসাবুল আইকা, আর আইকাবাসী, আইকা মানে হয় বন জঙ্গল। তো বন জঙ্গল এলাকায় সোহাইব আলী ইসলামের শহর যে মাদিয়ান ছিল, এই মাদিয়ানের উদ্দেশ্যে সোহাইব আলী ইসলামকে পাঠানো হয়েছিল, আর আইকা তার পাশেই ছিল বন জঙ্গল এলাকা, সেখানে কিছু লোকেরা বাস করে তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তাদের কথা বলা হয়েছে। কেউ কেউ বলেছে আইকা মানে ঘন পাতা আর ডাল বিশিষ্ট গাছ। তো সেই এলাকায় একটি বিশেষ গাছ ছিল যার ডাল পাতা খুব ঘন ছিল, সেই গাছের পূজা করল। আল্লাহ পাক বলছেন যে আইকাবাসী এই ঘন ডাল আর পাতা বিশিষ্ট গাছের পূজারীরা এরাও মিথ্যা মনে করেছিল সোহাইব আলাইহিস সালামকে, এদেরকে আল্লাহ ধ্বংস করেছে। ওয়াকাউম তুব্বায় এবং তুব্বার জাতি যারা ইয়েমান দেশে বসবাস করত, এরা হচ্ছে সাবা জাতি যাদের কথা আল্লাহ পাক সূরা সাবাই উল্লেখ করেছেন। কুল্লুন কাযযাবা রুসুল, এরা সকলে রাসূলগণকে মিথ্যা মনে করেছিল, অবিশ্বাস করেছিল। ফাহাক্কা ওয়াইদ, সুতরাং তাদের ওপর আমার শাস্তির বাস্তবায়ন হয়েছিল। আফা আইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথমবার সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম? আল্লাহ বলছেন প্রথমবার যখন মানব জাতিকে সৃষ্টি করি আমি কি ক্লান্ত হয়েছি, বা প্রথম যে কোনো সৃষ্টি করি আমি কি ক্লান্ত হয়েছি? না, বাল হুম ফি লাবসি মিন খালকিন জাদীদ, যখন আমি প্রথমবার ক্লান্ত হইনি তাহলে পুনরায় সৃষ্টি করা তো সহজ। বরং তারা এই জন্য বিশ্বাস করে না যে তারা নতুন সৃষ্টি মানে পুনরায় সৃষ্টি সম্পর্কে সংশয়ে সন্দেহে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কাফেরদের সম্পর্কে বলছে এরা সন্দেহে পড়ে আছে। তো কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিছু লোক সন্দেহে ছিল আর কিছু লোক অস্বীকার করত, পরকাল সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। একমাত্র মুমিন মুসলিম যারা কোরআনে কারিমে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাসী, তাদেরই একটা স্পষ্ট ধারণা আছে আখেরাত সম্পর্কে, আর যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে তাদের এই জ্ঞান রয়েছে। আর না হইলে অধিকাংশ মানুষ যেমন জীবনযাপন হয় চলে যাচ্ছে আর সময় কেটে যাচ্ছে, আখেরাত সম্পর্কে কোনো চিন্তা চেতনা নেই। আল্লাহ পাক এইরকম লোকদেরকে যেন হিদায়াত দান করে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন দিনের রাস্তায় রাখেন, আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন আখেরাতে আমাদের কামিয়াব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।